الحمدللہ رب العالمین والصلاة والسلام على رسوله الكریم وعلى آله وصحبه اجمعین ধন্যবাদ সকলকে যারা এই মাকতাবুদ দাওয়া হরাইমালার দাওয়াতে আপনারা উপস্থিত হয়েছেন, ধন্যবাদ শুকরিয়া দাওয়াতের জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য এবং এখানে মহা উৎসাহে উপস্থিতির জন্য। আল্লাহ তাআলা আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে নেক আমল নেক নিয়ত কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের এই শেখ আপনারা জানেন প্রত্যেক বছরেই প্রায় উপস্থিত হয়ে আমাদেরকে কিছু নসিহত করে থাকেন। আজকে উনি যে নসিহত করেছেন সেই নসিহত হল দাওয়াত সম্পর্কিত। আমরা জানি মানুষ যখন পৃথিবীতে আসে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মেসেজ নিয়ে আসে। মানুষকে পিতনের সৃষ্টি করা হয়েছে খেলাধুলো করার জন্য, এলাহ হবুন বলা এই দুনিয়ার এই যে হাল, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য আমরা সৃষ্টি হয়েছি। আল্লাহর ইবাদতের জন্য যখন সৃষ্টি হয়েছি মানুষের দুনিয়াতে এলাম, আপনাদের মনে আছে মানুষের সর্বপ্রথম ফরজ কি? মানুষের সর্বপ্রথম ফরজ কি? এলেম শিক্ষা করা। মানুষের উপর ফরজ কখন হয়? কখন বলবো এই লোকটার উপরে ফরজ, এই লোকটার উপরে ফরজ না? কোন সময়ে? বারো বছর না তেরো বছর? কথা বলবেন আপনারা, কথা বলবেন, বারো বছর না তেরো বছর? বারো বছর তেরো বছর নাকি সাবালো খুলে? সাবালো খুলে, চাহে বারো বছরের হোক অথবা পনেরো বছরের হোক, সাবালো খুলে। সাবালো মানে তার স্বপ্ন শুরু হয়েছে, নাভির নিচের লোম পুরো হয়েছে, বুঝতে পারছেন? যদি এগুলো কিছু না হয় তাহলে পনেরো বছর বয়স হলে তাকে সাবালক মানতে হবে। অবশ্য দেশের আইনে আঠারো বছর, তাই না? না, একুশ বছর, আল্লাহ মুস্তাহ। তার আগে ছেলের বাপ মা হয়ে গেল সে নাবালক নাবালিকা, কিন্তু শরীয়তে সাবালক হয় কখন? পনেরো বছর বয়স হলে, আর তার আগে যদি স্বপ্ন দোষ হয় তাহলে সে সাবালক, আর তখনই তার উপরে ফরজ হয়। প্রথম ফরজ কি হয়? ইলেম শিক্ষা করা। দু নম্বর ফরজ কি? দু নম্বর ফরজ হলো নামাজ না আমল করা। আপনি যেটা শিখবেন সেটা কি করবেন? আমল করবেন না? শুধু শিখলেই হবে, আমল করতে হবে। আমল করলে তিন নম্বর ফরজ অটোমেটিক আপনার ঘাড়ে চাপে, সেটা কি? সেটা হচ্ছে দাওয়াত। আপনি আমল করলেন, বাস চাচা আপন জান বাঁচা, অপরকে বাঁচাতে হবে না, আপনার স্ত্রী পুত্রের পুত্রকে বাঁচাতে হবে না, আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন গ্রামের লোককে জামাতের লোককে বাঁচাতে হবে না, হবে। তাহলে এই ফরজ দাওয়াতের ফরজ। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকের উপরে দাওয়াত ফরজ। ফাদলিগু আননি ওয়ালাও আয়া, একটা যদি আয়াত হয়, একটা আয়াত যদি তোমার ক্ষমতা থাকে পৌঁছে দাও। হুজুর আলেম নই, আলেম নই, ঠিক আছে, আলেমের মতো বলতে হবে না। এ ভাই নামাজ পড়ো, নামাজ পড়া ফরজ। এখানে আমরা নামাজ পড়তে আসলাম, কিছু ভাই গল্প করছিলেন দাঁড়িয়ে, এক ভাই বললেন এই চলো নামাজ পড়ো, এটা দাওয়াত হলো না? হেদায়েত দিকে দাওয়াত হলো। ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আল্লাহু আকবার। ওর থেকে বেশি ভালো কথা কে বলে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। তা হয়ে গেল, এ নয় যে আলেম হতে হবে, বড় হুজুর হতে হবে, বক্তা হতে হবে, না। প্রত্যেকের উপরে দায়িত্ব আছে। আপনি আপনার বাড়িতে স্ত্রীকে বলবেন নামাজ পড়ো, আপনার ছেলে মেয়েকে বলবেন নামাজ পড়ো। এক ভাই বলছেন সাত বছর বয়সে ফরজ হয়, সাত বছর বয়সে ছেলেকে ট্রেনিং দেবেন, নামাজ ফরজ না, তাই না? সাত বছর বয়সে ছেলেকে ট্রেনিং দেবেন। তো আমার কথা হলো দাওয়াত। যখনই এই দাওয়াতের কাজ, প্রথমে এলেম শিক্ষা করলেন, তারপর আমল করলেন, দাওয়াত দিলেন, চার নম্বর ফরজ অটোমেটিক আপনি না পালন করলেও করতে হবে। চার নম্বর ফরজ অটোমেটিক যেটা আসে সেটা কি বলে? এলেম শিক্ষার জন্য কি চাই, আমল করার জন্য কি চাই, দাওয়াত দেওয়ার জন্য কি চাই? কাজ খুব কঠিন কাজ, সহজ কাজ নয়। এখনই আপনাকে কথা শুনিয়ে দেবে। এলএল শিখতে চান কত কষ্ট, যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে হুজুর মানুষ হাবে সাহেবদের জিজ্ঞেস করেন কাঁচা পেঁয়াজ শুনে শুনে ভাত খেয়েছে, কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা টমেটো দিয়ে ভাত খেতে হয়, আর কত কষ্ট করে সংকীর্ণ জায়গার মধ্যে গরমে কোথা পাবেন এসি, এখানে মাশাআল্লাহ চায়ের দোকানও এসি তাই না, আর কত কষ্ট আমল করা কত কষ্ট। তাহলে কি দরকার আছে, চার নম্বর ফরজটা কি, সবুর করা, ধৈর্য ধরা, বুঝতে পারলেন তো। এনার বক্তব্য ছিল যে দাওয়াত যে ওমান দাল্লা আলা খাইরিন ফালা হুম মিসলু আজরে ফাইল, যে ব্যক্তি একটা ভালো কাজের কথা বলবে তাহলে সেই কথাটা যদি পালন হয় তো সে যে কাজটা করবে তারই সমান সওয়াব হবে। তারপরে আদম সন্তান যখন মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায় তাই না, কিন্তু তিনটে জিনিস চালু থাকে, কি, এক সাদাকায়ে জারিয়া, নম্বর দুই নেক সন্তান যে দাওয়াত দেয় যে দোয়া করে বাপের জন্য মায়ের জন্য দোয়া করে। যে আপনি নেক সন্তান কিনা যদি জানতে চান আপনি একবার খেয়াল করেন আপনার নামাজে কি সালামের শেষে একবার অন্তত বলেন রব্বের হাম হুমা কামা রব্বানি সাগীরা, যদি বলেন তাহলে আপনি নেক সন্তান, নালে না যেন আপনি পরীক্ষা করে আপনি নেক সন্তান কিনা, যদি আপনি আমাদের জন্য একবার দোয়া করেছেন তাহলে আপনি নেক সন্তান। আর কি তারপরে পর এইভাবে যে পড়বে বই পড়তে থাকবে এবং মানুষ হেদায়েত পেতে থাকবে, তার হেদায়েতের সব সে পেতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি মানুষকে এক হেদায়েত দেয়, যদি আল্লাহ লা আইন ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হামরিন না, একটা লোক যদি তোমার দ্বারা হেদায়েত পায় তো আরবের সর্বশ্রেষ্ঠ উট অপেক্ষা শ্রেষ্ঠ, মানে সে এখানে আরবের উটের দাম জানেন কত, প্রায় মিলিয়ন রিয়াল, এমন উট আছে শ্রেষ্ঠ ভালো হবে উট মিলিয়ন রিয়াল তার থেকেও বেশি, আর লেটেস্ট গাড়ি মনে করেন আপনার দ্বারাই যদি একটা লোক হেদায়েত পায় তো লেটেস্ট গাড়ি দুনিয়াতে যদি দুনিয়ার সওয়াবের জন্য আমরা দুনিয়ার পুরস্কারের জন্য আমরা কাজ করি, দিনের কাজ, দিনের কাজ করলে পরে আপনার মাধ্যমে আপনি সৌদি আরবে আছেন ভালো জিনিস জানছেন দেশে পৌঁছাতে হবে, শুধু টাকা পাঠাবেন না সৌদি আরবে, শুধু টাকা পাঠাবেন না, রঙিন টিভি আর গ্যালাক্সি মোবাইল পাঠাবেন না, কি পাঠাবেন এখান থেকে সহি ইসলামটাকে পাঠান প্যাকেট করে, এখান থেকে আপনার মোবাইলের মাধ্যমে আপনার মেসেজের মাধ্যমে সহি জিনিসটা দেশে পৌঁছান, যদিও সব লোক গ্রহণ করবে না কিন্তু না সৌদি আরব শুধু টাকার জন্য না সহি আকিদার জন্য। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আমাদের এই কথাগুলো বললেন যদি আপনি ভালো হন, একজন ভালো শিক্ষক হন, ভালো মানুষকে ভালোর দিকে আহ্বান করেন, তাহলে জানেন আপনার লাভটা কি, যে মানুষকে ভালো শিক্ষা দেয় সুশিক্ষা দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য রহমত বর্ষণ করেন, ফেরেশতারা এবং আকাশবাসী যত আকাশে যত প্রাণী আছে, জানি না ফেরেশতা ছাড়া জিন ছাড়া আর কোন প্রাণী আছে কিনা বিজ্ঞান খুঁজে বেড়াচ্ছে তাই না, কোন গ্রহে যদি কোন প্রাণ থাকে থাকতে পারে আমরা তো অস্বীকার করছি না, যদি থাকে তারা সবাই এবং পৃথিবীর সব কিছু এমনকি পিঁপড়ে গর্তের পিঁপড়ে পর্যন্ত এবং পানির মাছ পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করে, কোন সে ব্যক্তি আলা মুআল্লিমিন নাসিল খায়র, যে ব্যক্তি মানুষকে সুশিক্ষা দেয় ভালো শিক্ষা দেয়, ভাই নামাজ পড়ো, ভাই জাকাত দাও, ভাই বিড়ি সিগারেট খেও না, ভাই মদ খেও না, ভাই মিথ্যা কথা বলো না, ভাই গীবত করো না, চুগলি করো না, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এ হলো কথা যে আপনি যদি ভালো হতে পারেন তাহলে আপনাকে দাওয়াতের কাজ করতে হবে। আর আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ মানুষকে আহ্বান করছে দারিস সালাম জান্নাতের দিকে, সেই জান্নাতের দিকে আমাদেরকে যেতে হবে। আর ভালো দাওয়াত দিতে হলে পরে নিজেকে চরিত্রবান আদর্শবান হতে হবে, উনি যেটা বললেন আদর্শবান হতে হবে। আপনি সালা সালা ইয়াল্লা সালা আপনি নিজেই নামাজ পড়েন না হবে তাই না? নিজে যদি না করেন তাহলে কি হবে? আপনি আমাকে বলছেন ভাই মিউজিক বাজাবেন না, মিউজিক হারাম, হঠাৎ করে আপনার মোবাইল বেজে উঠলো কল এলো তো মিউজিকের দাবি তো আপনি ভাই আপনার মোবাইলটাকে সামলান। আপনি তো নিজে মিউজিক বন্ধ করতে বলছেন আপনার নিজের পকেটে মিউজিক ভরা আছে। অতএব দাওয়াতের নিয়ম হলো যে বিল হিকমা, হিকমতের সাথে দাওয়াত দিতে হবে। এই মিয়া চল নামাজ পড়ো, তাই না ভাই? নামাজ পড়ো না, নামাজটা ভালো জিনিস, পার্থক্য আছে না নেই? পার্থক্য আছে, নরম গরমে পার্থক্য আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলছেন যে তুমি আল্লাহর রহমতে রাহমাতি মিনাল্লাহ বিবারহমে রাহমাতি মিনাল্লাহি লিনতালাহু ওয়ালাউ কুনতা ফাযদান গালিযাল কলবি লাফাদ্দু মিন হাওলিক। নরম ছিলে, ভদ্রতার সাথে তুমি শিক্ষা দিয়েছো। ওই যে মসজিদ উনি বললেন মসজিদে একটা লোক এসে পেশাব করে দিল, সাহাবারা কি উত্তর, এই পেশাব করে দিল, আরে আমাদের উপরে এক মামার ওকে ধর, তাই না? এই চলো চলো চলো ছেড়ে দাও, ওকে পেশাবটা করতে দাও। পেশাব পাকানো ঠিক না, পেশাব বন্ধ করা ঠিক না, পেশাব করা হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন দেখো মসজিদ, এখানে আল্লাহ জিকির করার জায়গা, নামাজ পড়ার জায়গা, কোরআন তেলাওয়াতের জায়গা, এটা পেশাব করার জায়গা না। এই যাও এক বালতি পানি নিয়ে এসে পেশাবটা পরিষ্কার করে দাও। অথচ সাহাবারা কি করতে চাইছিলেন, আল্লাহ আকবার, আপনারা তো জানেন কোন ব্যক্তি কোন কঠিন অপরাধ করেছে, ওমার কি বলতেন, দানি ইয়া রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে হুকুম দেন আমি মেরে ফেলব, আল্লাহ বলেন থামো থামো থামো থামো। সব একটা হিকমতের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে দাওয়াতের কাজ করতে হবে। মাউইজাতুল হাসানা, সুন্দর ওয়াজের মাধ্যমে, ভালো কথার মাধ্যমে, ওয়াজাদুল হুম বিল্লাতি হিয়া আহসান, তর্ক করলে সুন্দর ভাবে তর্ক করতে হবে। নয় যে মানুষকে আপনি নিজের কাছ থেকে দূরে ছিটকে দেবেন, এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য আপনি আকর্ষণ করবেন। যারা জিহাদ করছে, জিহাদের উদ্দেশ্য কি মানুষ খুন করা না মানুষকে সংশোধন করা? ডাক্তাররা অপারেশন করেন মানুষকে হত্যা করার জন্য, মানুষের রোগ সারার জন্য, বাঁচাবার জন্য অপারেশনটা করেন, কাটাকুটি হয়, কিন্তু মানুষটাকে বাঁচাবার জন্য করেন। জিহাদ মানে মানুষ খুন না। সুতরাং প্রত্যেক জায়গাতে হিকমত আছে, প্রত্যেক জায়গাতে আপনি যখন তর্ক বিতর্ক করবেন তখন আপনার উসলুব হাসান, সুন্দর একটা নিয়ে হবে, নিয়ত হবে সুন্দর, আল্লাহ তাআলার দিকে ইখলাস থাকবে আপনার। আর আপনি নিজে যেটা দাওয়াত দিচ্ছেন, আমি আশা করি এর মধ্যে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। আপনারা খেলাধুলো করলাম, খেলাধুলো অনেকে প্রশ্ন করছেন হুজুর দাওয়াতের ময়দানে এসব খেলাধুলো এসব কি জায়েজ? দেখুন খেলা ধুলো যেগুলো আছে, খেলা খেলা বিভিন্ন রকমের আছে, তার মধ্যে যে খেলাতে জিহাদি চর্চা হয়, শরীর চর্চা হয়, সেগুলো জায়েজ। এই যেমন আমরা খেললাম শরীর চর্চা হয়, তাই না? শরীর চর্চা হলে সে খেলা জায়েজ। এটাও বলছেন খেলা কি দেখা যায়, যদি খেলা বৈধ হয় তাহলে খেলা দেখা যায়। মা আয়েশা সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খেলা দেখেছেন, তাই না? খেলা দেখা যায়। নম্বর দুই, দাম্পত্য জীবনের যদি সেটা কোন উপকারী হয় সেই খেলা যায়। দাম্পত্য জীবনে উপকারী হয় কোন খেলা? কার সাথে খেললে উপকারী হবে? কার সাথে? স্বামীর সাথে? কার সাথে? স্ত্রীর সাথে। স্ত্রীর সাথে বিছানায় বসে লুডু খেলেন, ক্যারাম খেলেন, তাস খেলেন, সমস্যা নেই, তাই না? হ্যাঁ, কি বলে, স্ত্রীর সাথে খেলা যায় তো লুডু খেলেন, তাস খেলেন, ক্যারাম খেলেন, স্ত্রীর সাথে বসে বসে বিছানায়, সমস্যা নেই, কি বলব? স্ত্রীর সাথে যে খেলা হয় সে খেলা এই খেলা না। আর এই তাস, লুডু, ক্যারাম, ভিডিও গেম যে খেলাগুলো বলছেন, এই খেলাগুলো সময় নষ্ট করে এবং আল্লাহর জিকির থেকে মানুষকে দূরে রাখে। এই জন্য এসব খেলা ওলামারা বলছেন জায়েজ না। আর বিশেষ করে যেগুলো দাবা জাতীয় খেলা, যে লুডু জাতীয় খেলা, পাশা জাতীয় খেলা, সেগুলো একেবারেই হারাম। বলা হয়েছে শুয়োরের রক্তে হাত যেন রঞ্জিত করলো, এমন খেলা নাজায়েজ খেলা। তারপর খেলা, খেলার মধ্যে যেন আদব থাকে, নামাজ নষ্ট না করে, আল্লাহ জিকির থেকে বেশি সময় নষ্ট না করে, জাং যেন বেরিয়ে না যায়, কারণ জাং দেখানো জায়েজ না, এটা হচ্ছে সতর, সতর থেকে রাখতে হবে। তেমনি দেখার ক্ষেত্রেও আপনি খেলা দেখেন, বৈধ খেলা দেখেন, কিন্তু অবৈধ কিছু দেখবেন না। আর যদি মহিলার খেলা হয় তো সমস্যা নেই, চোখ বন্ধ করে দেখতে পারেন, চোখ বন্ধ করে দেখা হবে না, তাহলে মহিলার খেলা দেখাই চলবে না। কারণ মহিলা সবটাই হচ্ছে সদর, সবটাই হচ্ছে ইজ্জত আল্লাহ অনুষ্ঠান। সুতরাং এই খেলাধুলো আমাদের হলো মাশা আল্লাহ, আর শরীর চর্চা হলো। খেয়াল রাখবেন যে দাওয়াতের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে মানুষের কিছু কিছু আনন্দের দরকার, আমরা আনন্দও পেলাম। আর আমাদের এই যে একটা দিন এলাম, সারা বছরে একটা দিন মাশা আল্লাহ আনন্দ করলাম, আর সেই সঙ্গে কিছু আমরা উপহার নিলাম, এই উপহার নিয়ে ক্ষান্ত হবেন না। বড় উপহার পাওয়া হলো কিয়ামতের দিনে যখন ডাকা হবে সোহেল রানা, আব্দুল কাইয়ুম, আব্দুল রহমান, আব্দুল রহিম, তোমরা জান্নাতে যাও, আল্লাহু আকবার, তখন কত বড় খুশি হবে। এখন তো খুশি হবেনি, কিন্তু আসল খুশি হবে সেই দিনে যেদিনে আমাকে দেখে বলা হবে জান্নাতে যাও, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সেই আসল পুরস্কার লাভ করি। আর সেই পুরস্কারটা কি? দারুস সালাম। সেই দারুস সালাম যেন আমরা লাভ করতে পারি, তবেই হবে, তবেই হব আমরা ধন্য, আর তবেই হব আমরা যে আমরা মানে সত্যি পক্ষে নিজেদের জীবনকে সার্থক করলাম, আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়ে ইবাদত করে আমরা দারুস সালাম লাভ করলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, এইভাবে আপনারা আসতে থাকবেন, দাওয়াতের সাথে থাকবেন, আল্লাহ তারা কবুল করুন, এখলাস দেন, এবং আমাদের মাঝে আমলের যে মানে রাগবাত আছে, আমলের যে উৎসাহ আছে, অনুপ্রেরণা আছে, সে তা দান করুন। اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين